الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وعن معاوية بن الحكم السلمي أن النبي صلى الله عليه وسلم قال للجارية أين الله؟ قالت في السماء قال من أنا؟ قالت أنت رسول الله قال أعتقها فإنها مؤمنة جابت يفرشم شاء غنوغان الله رب العالمين جن درود السلام برشتك نبي محمد مصطفى صلى الله عليه وسلم البتي أسكيكي قرطة برنا بشيني على چنا كربو বিষয়টি হচ্ছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। এই প্রশ্ন নিয়ে আমাদের মুসলিম সমাজে একটি ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস ছড়িয়ে আছে। অনেকেই মনে করে মুমিনের কলব আল্লাহর আরশ, অনেকেই মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, অনেকেই মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি, এই শক্তি বা পাওয়ারের মাধ্যমে এই দুনিয়া চলে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সত্তার কোনো অস্তিত্ব নেই, এটা একটা পাওয়ার বাস, এটা একটা শক্তি বাস, এই শক্তিতে সব কিছুই চলছে, এই শক্তিতেই সব কিছু সৃষ্টি হচ্ছে, এই শক্তিতেই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, তার জাত ও সত্তা বলতে কিছু নেই, এটা একটা নাম এবং একটা পাওয়ার। এই যে একটা বিভ্রান্ত আকীদা, এই বিভ্রান্ত আকীদা থেকেই অনেকে এই জাতীয় বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার আল্লাহ মুমিনের কলবে, প্রত্যেক মুমিনের কলবেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আবার কেউ কেউ এরকমও চিন্তা করেছেন, যেমন মনসুর হাল্লাজের মতো লোকেরা, তারা বলেছে আনাল হক, আমি আল্লাহ, আমি সত্য। অর্থাৎ তাদের চিন্তা চেতনায় বিভ্রান্তি ঢুকে তারা এমনভাবে চিন্তা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাত বলতে কিছু নেই, এটা একটা পাওয়ার, আর এই পাওয়ারের মাধ্যমে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে অতএব যার মাঝে এই পাওয়ার পাওয়া যাবে তাকেই পূজা করলে, তাকেই অনুসরণ করলে, তাকে তার ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে। সেই বিভ্রান্তি থেকে মনসুর হাল্লাজ বলেছিল আনাল হক, বা আমি আল্লাহ, আমি রব। এই জন্য এরকম একটি প্রশ্নের সমাধান আমাদেরকে কোরআন ও হাদিস থেকে নিতে হবে, কারণ এই বিষয়টি হচ্ছে আমাদের ইমানের সাথে জড়িত, এই বিষয়টি হচ্ছে আমাদের আকীদার সাথে জড়িত, এই বিষয়টি হচ্ছে আমাদের মূলনীতির সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাদিদ এর 4 নম্বর আয়াতে বলতেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, তিনি নবমন্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন, সমারোহ হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে, ওমা ইয়াখরুজু মিনহা, ও যা ভূমি থেকে নির্গত হয় বা বের হয়, ওমা ইয়ানজিলু মিনাস সামা, এবং যা আকাশ থেকে বর্ষিত হয়, ওমা ইয়ারুজু ফিহা, ও যা আকাশে উত্থিত হয়, ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন, আল্লাহু বিমা তাআমালুনা বাসীর। সূরা হাদিদ আয়াত নম্বর 4। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল ও নবমণ্ডল সৃষ্টির কথা বলছেন, অতঃপর বলছেন যে তিনি আরশে অধিষ্ঠিত হয়েছেন, আরশে সমারোহ হয়েছেন, আর আবার আয়াতের শেষের অংশে বলছেন ওহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা, তার ইলমের কথা, যে জমিন থেকে কি বের হয়, জমিন থেকে কি, জমিনের ভিতরে কি প্রবেশ করে, আসমান থেকে কি নাজিল হয়, আসমানে কি উদ্গত হয়, সবই তিনি জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাআকুম। তাহলে এই আয়াতের সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন তিনি আরশে সমারোহ, আর শেষে বলছেন, শেষ লগ্নে এসে বলছেন যে তোমাদের সাথে আছেন, এর অর্থ হচ্ছে এই মাঝখানের অংশগুলোর ব্যাখ্যা, মাঝখানের অংশগুলো হচ্ছে তার ব্যাখ্যা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের কথা বলছেন, যে আসমান থেকে যা নাজিল হয় তা জানেন, জমিন থেকে যা উদ্গত হয় তা জানেন, জমিনের ভিতরে যা প্রবেশ করে তা জানেন, আসমানে যা উত্থিত হয় তা জানেন, সবই জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে মুস্তাউই, আর তার ইলমের মাধ্যমে তিনি তোমাদের সাথে আছেন, তিনি জানেন তোমরা কখন কি করো, তোমাদের সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। আল্লাহ রাব্বুল আলামিনের অবগতি ব্যতীত রেখে তোমরা তোমরা কিছুই করতে পারবে না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহ, তুমি যেন আল্লাহর ইবাদত করবে এমন ভাবে তুমি যেন তাকে দেখছো, ইল্লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক, যদি সেই মুস্তাওয়া বা সেই স্তরে পৌঁছতে না পারো তাহলে অন্ততপক্ষে এটুকু তোমাকে খেয়াল করতে হবে, যে এটুকু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আযীমে রয়েছেন, আর সেখান থেকে আমরা জমিনে কোথায় কে কি করছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে একটি কালো পিপিলিকা যদি হাঁটে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তার আরশে আযীম থেকে সেটা তিনি দেখতে পান, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই পিপিলিকার পদাঘাতের শব্দও তিনি শুনতে পান। সুবহানাল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে, তিনি মুমিনের কলবে কলবে, আল্লাহ রাব্বুল আলামিন বিজাতিহি, তার জাত আল্লাহ মুমিনের কলবে নয়, বরং মুমিনের কলবে এই ঈমান এবং এই বিশ্বাস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরশে থেকে আল্লাহ আমার সবকিছু জানেন, আমার সবকিছু শুনেন, আমার সবকিছু দেখেন, আমি তার দৃষ্টির বাহিরে, তার শক্তির বাহিরে, তার ক্ষমতার বাহিরে, তার জানা ইলমের বাহিরে কোনো কিছু করার কোনো ক্ষমতা আমার নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে, এবং সেখান থেকেই তিনি আমাকে দেখছেন। হাদিসে অত্যন্ত স্পষ্ট অনেক হাদিস রয়েছে, অনেকগুলো হাদিসের মধ্যে সরাসরি যে হাদিসটিতে আমরা এ সম্পর্কে জানতে পারি সেই হাদিসটি সনদ সহিহ, সনদে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, বাইহাকি এবং দারিমিতে সরাসরি এইভাবেই এসেছে, এক দাসীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসা হয়েছিল, দাসীকে পরীক্ষা করার জন্য, সেই দাসীটি মুমিন না কাফের, সেই দাসীটি কি ইসলাম গ্রহণ করেছে না করে নাই, এটা পরীক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি প্রশ্ন করেছিলেন, আর এই দুইটি প্রশ্নের একটি প্রশ্ন ছিল আইনাল্লাহ, আল্লাহ কোথায়, দাসী উত্তর দিয়েছিল আল্লাহু বিসসামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, দ্বিতীয় প্রশ্ন ছিল মান আনা, আমি কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সম্বোধন করে বলেছিলেন আমি কে, তখন দাসী উত্তর দিয়েছিল আনতা রাসূলুল্লাহ, তুমি আল্লাহর রাসূল, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসিনী মহিলার ঈমানের সাক্ষ্য দিয়ে বললেন আতিকহা, তার মনিবকে, তার মালিককে বললেন আতিকহা, তাকে আজাদ করে দাও, ফা ইন্নাহা মুমিনা, কেননা সে মুমিন, অথচ আজ আমরা ইমানের দাবি করি আর একথা বিশ্বাস করি বা প্রচার করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। মুমিন কে মুমিনা ওই দাসীকে যদি প্রশ্নের সাথে উত্তরে দাস তা বলতো যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তা কিন্তু বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরকে সার্টিফাই করেছেন এবং তাকে তার ইমানের সাক্ষী দিয়েছেন এবং বলেছেন ফা ইন্নাহা মুমিনা, সে মুমিনা, সে বলেছিল আল্লাহু ফিস সামা, আল্লাহ আকাশে, আল্লাহ মুমিনের কলবে নয়, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে। আর এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সাত জায়গায় ইস্তাওয়া আলাল আরশ বলেছেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এভাবে সাত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা আরো দেখতে পাই যে একজন মুমিন সাধারণভাবে দোয়া করার জন্য যখন হাত উত্তোলন করে তখন আকাশের দিকে হাত উত্তোলন করে, একজন মুমিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অটোমেটিক্যালি তার অজান্তেই তার দৃষ্টি যেন আকাশের দিকে চলে যায়। এমন কি আমরা আমাদের ভারতবর্ষের হিন্দুদেরকেও জিজ্ঞেস করলে তারা তারা বিভিন্ন দেবদেবীর পূজা করা সত্ত্বেও তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রুবিয়াতকে স্বীকার করে এবং তারা বলে উপরওয়ালা, আল্লাহ না বললেও তারা উপরওয়ালা বলে। অথচ আমাদের মুমিনরা উপরওয়ালা এটা বুঝতে পারে না, মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিনের অন্তরে সর্বত্র বিরাজমান, এটা একটা ভুল বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে নিষ্কৃতি পেতে হবে। আমরা এর অনেক দলিল কোরআন ও হাদিস থেকে পাওয়ার সাথে সাথে যৌক্তিক কিছু দলিলও আমাদের সামনে আমরা উপস্থাপন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতেন, প্রত্যেক মুমিন আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হক এবং সত্য, এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদের ইমানের অংশ, আমরা বিশ্বাস করি। যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের কলবে হতেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিনের তার কলবে আল্লাহ রাব্বুল আলামিন থাকতেন, তাকে মিরাজে বুরাকে চলিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এবং সেখান থেকে মিরাজে ঊর্ধ্ব জগতে সপ্ত আকাশ পর্যন্ত সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে সেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন হতো না। কারণ মেয়েরাজ তখন কি হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে বসে বসেই সেই কাজটা করতে করতে পারতেন। যে সেজন্য আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আযীমে সমারোহ, কিভাবে সমারোহ সে ব্যাপারে একমাত্র তিনি ছাড়া আর কেউ আমরা বলতে পারবো না, জানি না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এই কথার অর্থ কি? আল্লাহ তিনি বলেছিলেন আল ইস্তাওয়া গায়রু মাজহুলুন ওয়াল কাইফু গায়রু মাকুলুন ওয়াল ইকরারু বিহি ঈমানুন ওয়াল জুহুদু বিহি কুফর, রাওয়াহু ইবনুল মুনজির ওয়াল লালকাই ওয়া গায়রুহুমা বি আসানিদ সহীহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সম্পর্কে যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটার অর্থ কি? তিনি বলেছিলেন আল ইস্তাওয়া গায়রু মাজহুল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমারোহ এটা অপ্রসিদ্ধ নয়, অজানা নয়, অজ্ঞাত নয়। ওয়াল কাইফু গায়রু মাকুল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমারোহ হয়ে আছেন, তার ধরন কি, তার কাইফিয়তটা কি, সেটা হলো গায়রু মাকুল। এটা আমাদের চিন্তা চেতনার বাহিরে, আমাদের জ্ঞানের বাহিরে, আমাদের জানার বাহিরে। ওয়াল ইকরারু বিহি ঈমানুন, আর এটা স্বীকার করাটা হলো ঈমান। ওয়াল জুহুদু বিহি কুফর, এবং এটাকে অস্বীকার করা সেটা হলো কুফরি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছিলেন, আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুনুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহা বিদআতুন। ইস্তাওয়া মালুম, এটা জ্ঞাত বিষয়, কাইফিয়াতটা মাজহুল, অজ্ঞাত। ঈমান, এটার প্রতি ঈমান আনা ওয়াজিব এবং এটা সম্পর্কে সওয়াল করা বা প্রশ্ন করা বেদাত। তথা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কাইফিয়াত, কিভাবে তিনি সমারোহ, এটা প্রশ্ন করা বেদাত। কিন্তু তিনি আরশে আছেন, সমারোহ আছেন, সে সম্পর্কে ঈমান রাখা এটা হলো ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বেদাতি আকীদা, যেটা মানুষ সর্বত্র আল্লাহ সর্বত্র বিরাজমান বা মুমিনের কলবে আল্লাহ আছেন, এই জাতীয় বেদাতি আকীদা থেকে নিষ্কৃতি দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে বলেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বলেছেন তিনি আরশে মুস্তাওয়ি, সে সম্পর্কে ঈমান রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله وسلم على نبينا محمد